السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে দর্শে আমরা দেখবো যে পশু সম্পদের জাকাত কি, কত পরিমাণ হলে কোন পশুর কত জাকাত, এ নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। কারণ পশু সাধারণত মানুষের, আমাদের দেশে বিশেষ করে, খুব কম হয়, নেই এমন কথা না, বহু মানুষেরই আছে সেই পরিমাণের পশু। আর শর্ত হচ্ছে যে মানে ঘরে খাইয়ে না, মানে চড়া অবস্থায় থাকলে তবে তার জাকাত আছে। দেখি, পশু সম্পদে জাকাত ফরজ হওয়ার কিছু শর্ত আছে। নম্বর এক, তার নিসাব পরিমাণ হতে হবে। নিসাব কাকে বলে? নির্দিষ্ট পরিমাণ যেটা, সেটা হচ্ছে নিসাব। মানে জাকাত লাগবে এমন একটা নির্দিষ্ট পরিণাম, সেটাকে কি বলা হয়? নিসাব। নিসাব অবস্থায় মালিকের নিকট পূর্ণ এক বছর অতিবাহিত হবে, ওই চাঁদি সোনা এবং টাকার মতোই। মাঝখানে কিছুদিন থাকলো কি, শুরুতে থাকলো, মাঝখানে থাকলো না, শেষে থাকলো, তাহলে জাকাত ফরজ না। এক টানা আপনার ওই সংখ্যা পুরো বছর মালিকের কাছে থাকতে হবে। নম্বর তিন, পশু অধিকাংশ সময়ে চড়ে খেয়ে জীবন ধারণ করবে। অধিকাংশ সময়ে চড়ে খেয়ে, এর অধিকাংশ সময় আপনি বাড়িতে খাওয়ালো তো খরচ আপনার নিবে হয়ে গেল। অতএব অধিকাংশ সময় চড়ে খাবে, মাঝে মধ্যে আপনি ঘাস পাতা বা খড়, না কি বলে ওই যে খড় কাটার পর কি বলে ওটাকে, ছানি, কোটা বা ছানি, যাই হোক, এসব খাওয়াবেন। সবসময় খাওয়ালে বা বেশিরভাগ খাওয়ালে না, অধিকাংশ সময় চড়ে খাবে, বাকি হয়তো কোনো এক সময়ে, কোনো সময় দু এক সময় আপনি খাওয়ালেন। নম্বর চার, তা কাজের জন্য ব্যবহার হবে না, মানে সে পশু আপনার কাজের জন্য না, গাড়ি বহনের জন্য না, হাল চাষের জন্য না, পানি তোলার জন্য না। পানি তোলার জন্য কেমন হয়, পানি তোলা দেখেছেন? এখন হয়তো নেই, আগে ছিল ঘানি টানা, ঘানি টানা পানি তোলা একই, তারপরে আখ পিসা, তাই না? পশু বিভিন্ন কাজে ব্যবহার হয়, তো কাজের জন্য, যেমন ঘোড়া, ঘোড়া কাজের জন্য ব্যবহার হয়, তাই না? দুধের জন্য না, দুধের জন্য তো বাইরে থাকবে, বাইরে খাবে, কিন্তু কাজের জন্য না। কাজের জন্য হলে পরে তাতে জাকাত নেই। হ্যাঁ, মাল বহন করা, চাষ করা, সেচ ইত্যাদি করা, যাই হোক, পশু ছোট হোক অথবা বড়, সর্বশ্রেণীর পশু জাকাতের নিসাবে গণ্য হবে। যখন বলা হবে এতটা, ছোট হলেও ছোটটাকেও বাচ্চাটাকেও ধরে সংখ্যা পূরণ করা হবে। এ নয় যে সেটা যেহেতু ছোট অতএব সেটা হবে না, তা না, বরং সেটাকে ওই সংখ্যাতে ধরতে হবে। বেশ, এবারে চলুন প্রথমে যাই সব থেকে বড় পশু এবং আরবের সব থেকে দামি সম্পদ কি, মরুভূমির জাহাজ, সেটা হলো উট। এই উট চারটি পর্যন্ত উটে জাকাত নেই, দেখছেন কত কম, চারটি পর্যন্ত উটে জাকাত নেই। চারটির পর সংখ্যা যেমনি বাড়বে পাঁচটা হয়ে যাবে আর জাকাত আছে। এখন উটের দাম কত, উটের দাম কত এখন জানেন? জানেন না? দশ হাজার, দশ হাজার তো বটেই, ছোটখাটো হাসি ফাসি দশ হাজার দাম, তাই না? তারপরে তো বড় বড় লাল উঁটের সব দামি আছে। দশ হাজার টাকা হয়, দশ হাজার গণিত পাঁচ কত হয়, পঞ্চাশ হাজার, তাই না? পঞ্চাশ হাজার টাকা হলে জাকাত লাগবে, তাহলে পঞ্চাশ হাজার টাকা হলে জাকাত। আর স্বর্ণ কত হলে জাকাত লাগছিল? পঞ্চাশ হাজার টাকা নয়, পঞ্চাশ হাজার রিয়াল। পঞ্চাশ হাজার রিয়াল গণিত যদি আমাদের দেশে ধরি, কত ধরবো, বিশ টাকা ধরেন, বিশ, তাহলে দশ লাখ টাকা, দশ লাখ টাকায় জাকাত আসছে। আর স্বর্ণে কত লাখ টাকা আসছে, তিন লাখ টাকা। যদি রূপা ধরেন তো কোথা নেমে যাবে, বুঝতে পারছেন? এই জন্য ওগুলো আমরা বলছেন, অন্যান্য নিসাবের তুলনা করতে গেলে দেখা যাচ্ছে যে রূপার তুলনায় স্বর্ণটাকেই ধরা উচিত। কারণ পাঁচটা উঁটের দাম কত, তারপরে ত্রিশটা কি বলে গরুর দাম কত, চল্লিশটা ছাগলের দাম কত, সেই হিসাবে দেখতে গেলে সোনা চাঁদির মধ্যে কোনটা ধরা উচিত, স্বর্ণ বা সোনাটা ধরা উচিত। আর রূপো ধরলে তো বুঝতে পারছেন কত কম টাকাতে আপনার জাকাত লাগবে। যাই হোক, তাহলে কত উঠলে জাকাত লাগবে, পাঁচটা উঠলে। তারপরে পাঁচ থেকে নয় হলে পরে একটি ছাগল বা ভেড়া লাগবে, মানে এটা প্রথম আর কি। পাঁচ থেকে নয় হলে একটা জাকাতটা কি লাগবে, কত লাগবে? একটা ছাগল বা ভেড়া। হ্যাঁ, ও তো শর্ত আগে বলাই হলো, ও শর্ত গুলো আগে বলাই হলো, বকরিটা একটা ছাগল বা ভেড়া বলাই হয়েছে, এখানে বয়স নির্দিষ্ট করা হয়নি। একটা ছাগল বা ভেড়া, 10 থেকে 14 হলে দুটি ছাগল বা ভেড়া, 15 থেকে 19 হলে তিনটি ছাগল বা ভেড়া, 20 থেকে 24 হলে চারটি ছাগল বা ভেড়া, 25 থেকে 35 হলে এইবারে বয়স 1 বছরের অধিক বয়সের উটনি লাগবে, না পেলে 2 বছরের অধিক বয়সের উট লাগবে, বুঝলেন। 36 থেকে 45 হলে 2 বছরের অধিক বয়সের উটনি লাগবে, 46 থেকে 60 হলে 3 বছরের অধিক বয়সের উটনি লাগবে, 61 থেকে 75 হলে 4 বছরের অধিক বয়সের উটনি লাগবে, 76 থেকে 90 হলে 2টি 2 বছরের অধিক বয়সের উটনি লাগবে, 91 থেকে 120 হলে 2টি 3 বছরের অধিক বয়সী উটনি উটনি উটনা উটনি লাগবে, 120-এর বেশি হলে প্রত্যেক 40টা উঁটে 1টি 2 বছরের অধিক বয়সের উটনি লাগবে, এবং প্রত্যেক 50টি উঁটে 1টি 3 বছরের অধিক উটনি লাগবে। এই হচ্ছে উটের জাকাত, বুঝতে পারছেন। এখানে উটের জাকাত আছে, এখানে সরকারি লোক বেরিয়ে যায় এবং এই হিসাবেই তারা জাকাত গ্রহণ করে। জিবায়া বলছে একে, মরুভূমিতে বেরিয়ে গিয়ে কার কত উঁট আছে দেখায়, এবং সেখানে গিয়ে অনেকে ঘুষ ঘাস দিয়ে, হ্যাঁ সংখ্যা কম করে অনেকে সরিয়ে দেয়, না এরকম চালাকি চলবে না, এরকম চালাকি আল্লাহর কাছে চালাকি চলবে? মানুষের কাছে হয়তো চলতে পারে। এবার চলেন গরুর নেশাব, গরুটা হয়তো আমাদের দেশে কারো কারো থাকতে পারে, তো কয়টা গরু হলে জাকাত ফরজ হয়? 30টা, 29টা পর্যন্ত আপনার কোনো জাকাত নেই, যেমনি একটা বাছুর হয়ে গেল আর তখনই আপনার জাকাত ফরজ, যদি সেটা 1 বছর মালিকের কাছে থাকে পরিপূর্ণ রূপে, 30টা গরু সারা বছর থাকে। আর বাকি শর্ত আছে, 30 থেকে 39টার মধ্যে পূর্ণ 1 বছর বয়সের একটি বাছুর লাগবে, গরুর বাছুর, 40 থেকে 59 হলে পূর্ণ 2 বছর বয়সের দাঁতাল একটি বাছুর লাগবে, 60 থেকে 69 হলে পূর্ণ 1 বছর বয়সের 2টো বাছুর লাগবে, আর 70 থেকে 79 হলে পূর্ণ 1 বছর বয়সের 1টি বাছুর এবং পূর্ণ 2 বছর বয়সে দাঁতাল 1টি বাছুর লাগবে, 80টি অথবা তার বেশি হলে প্রত্যেক 30টিতে পূর্ণ 1 বছর বয়সের 1টি বাছুর এবং প্রত্যেক 40টিতে পূর্ণ 2 বছর বয়সের দাঁতাল 1টি বাছুর লাগবে, বুঝতে পারলেন। এবারে একটা মশলা হুজুর, মহিষের কি জাকাত আছে? আপনার ব্যান এসছে, মহিষের কি জাকাত আছে? মহিষের কি হাদিসে আছে? মহিষের কথা হাদিসে নেই। মহিষ কি গরুর জাত? এই নিয়ে মতভেদ আছে। গরু পানি পছন্দ করে না, মহিষ পানি পছন্দ করে। গরু ঠান্ডা দেশে থাকে, গরম দেশেও থাকে, কিন্তু মহিষ গরম দেশে, আই জন্য আরবে ছিল না, তাই না? তা এইখান থেকেই আবার যে মহিষের কোরবানি হবে না হবে না, মহিষের কোরবানি হবে কি হবে না, যারা বলছেন গরুর শ্রেণীভুক্ত, গরু কোরবানি হলো তো কোরবানি হবে, মহিষের 7 ভাগা কোরবানি জায়েজ, এই একটা মতভেদ। আল্লাহই ভালো জানেন যে মহিষ কি গরুর জাত। এটা রং কালো, সবসময় কালোই থাকে। মহিষ কোনদিন সাদা দেখেছেন? কোনদিন লাল দেখেছেন? তাহলে আর গরুতে নানা রকমের রং হয়, তো দুটো এক কি করে হয়? অনেক ওলামা বলছেন দুটো এক জিনিস না, একই শ্রেণীভুক্ত না, আর অনেক বলছেন যে না দুটোই হচ্ছে একই শ্রেণীভুক্ত, আর আল্লাহই ভালো জানেন। আমি লিখেছি সঠিক মতে গরুরই শ্রেণীভুক্ত পশু, অতএব গণনায় উভয়কে একসঙ্গে যোগ করতে হবে। তাহলে মনে করুন 15টা মহিষ আছে আর 15টা গরু আছে, জাকাত আছে না নেই? আছে। আল্লাহু মুস্তাআন। এক শ্রেণীভুক্ত হলে তাহলে দুটোকে অ্যাড করা হবে, তাই না? আচ্ছা চলুন এবারে ভেড়া ছাগলের নেশাব। ভেড়া এবং ছাগল একই জাতীয়, ভেড়া ছাগল একই জাতীয়, এই জন্য দুটোর মধ্যে একটা কিংবা দুটো একসঙ্গে মিলে যদি হয় তাহলে জাকাত আছে। 39টি পর্যন্ত ভেড়া অথবা ছাগলে কোনো জাকাত নেই, 40টা হলেই জাকাত। 40টা থেকে 120 লাগবে একটি ছাগল, 121 থেকে 200 লাগবে দুটি, 201 থেকে 300 লাগবে তিনটি, 301 থেকে 400 চারটি লাগবে, তার মানে প্রতি 100 একটা করে, 401 থেকে 500 পর্যন্ত 5টি লাগবে। এইভাবে প্রত্যেক শতে একটি করে ছাগল বা ভেড়া জাকাত লাগবে। প্রকাশ থাকে যে ছাগল ভেড়ারই শ্রেণীভুক্ত পশু, যেমন আগেই বললাম মহিষ যেমন গরু তেমনি ভেড়া হচ্ছে ছাগল বা ছাগল হচ্ছে ভেড়ার শ্রেণীভুক্ত। অতএব গণনায় উভয়কে একসঙ্গে যোগ করতে হবে এবং যার সংখ্যা বেশি জাকাতে তাই বের করতে হবে। হ্যাঁ, এবারে যদি একই হয় তো জাকাতে কি দেবেন, ছাগল দেবেন না ভেড়া দেবেন? যেটা সংখ্যা বেশি হবে তার মধ্যে থেকে একটা দিতে হবে, বা যেমন সংখ্যা আসবে। আরো জ্ঞাতব্য যে হিসাবে বাড়তি পশুর কোনো জাকাত নেই, তার মানে হিসাবে বাড়তি পশু হিসাবে যেমনি মনে করুন কটা হলে জাকাত লাগবে বললাম 200, 121 থেকে 200-তে কটা, দুটো, ঠিক আছে কিনা? এবারে 201 থেকে 300-তে তিনটি, 250 হলে কি লাগবে, এইভাবে আর কি, যে বাড়তি হচ্ছে এর জন্য যতক্ষণ না সংখ্যা পূরণ হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার জাকাত লাগছে না। এই হলো মোটামুটি সংক্ষেপে আজকে পশু সম্পদের জাকাত। বাকি অন্য কথা ইনশাল্লাহ অনেকের কাজে লাগতে পারে, যাদের পশু আছে ছাগল বেশি পালে, যাদের খামার খামার আছে অনেক ছাগল ভেড়া থাকে, দেখেছি কোনো কোনো সময় পাল চড়াতে আসে, দেখেছি আমাদের বাড়ির পাশে জঙ্গল আছে, দেখেছি অনেক নিয়ে গাড়ি করে নিয়ে এসে নামিয়ে দেয়, এবার তারা চড়ে খায়। তারপরে মাঠে নিয়ে গিয়ে বলা হয় যে সেখানে টাকা নাই, আমার মাঠে রাখো, আমার আমার জমিতে, এভাবে কি করে ওরা রাখে, কি হয় জানেন, ওতে লাভ কি, ওই সারা রাত ওখানে ওখানে পেশাব করবে, ওখানে পায়খানা করবে, লাদবে, তার ফলে জমিটা কি হবে আপনাদের আছে না নেই, তো ওই উর্বর হবে, এতেই ওদেরকে কিছু টাকা দিয়ে ওখানে রাখা হয় এবং ওরা চড়িয়ে বেড়ায়, বুঝতে পারছেন? তো আছে ছাগল ভেড়া এবং গরু অনেক মোটামুটি আছে, যাদের আছে তারা অবশ্যই তাদেরকে জাকাত দিতে হবে। আর এই জাকাতের ব্যাপারে ফাঁকিবাজি চলবে না। হাঁস মুরগির জাকাত আসেনি, হাঁস মুরগির জাকাত আসেনি, বরং এই পশুর মধ্যেই কটা পশুরই জাকাত এর কথা বলা হয়েছে, বাকি হাঁস মুরগির জাকাত এর কথা বলা হয়নি। হাঁস মুরগি বিক্রি করলে তার টাকাতে জাকাত আছে, বাকি বুঝেছি বুঝেছি, যারা পোলট্রি পোলট্রি থাকে তাদের জাকাত, তবে সাধারণত এক বছর পুরো থাকে না, এক বছর 18 মাস থাকে, 18 মাস বাঁচবে, আল্লাহ আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, মুরগি হাঁস মুরগি জাকাত আমাদের বর্ণিত হয়নি, এই জন্য আমাদের হাঁস মুরগিতে জাকাত নেই। বাকি যে পয়সা হচ্ছে ডিমে থেকে এতে থেকে, সেগুলো পয়সা টাকাতে জাকাত লাগবে, জাকাত বাদ যাবে না, ঢুকে যাবে। সবজিতে জাকাত নেই বলেছিলাম না, কিন্তু সবজিতে, সবজি যখনই আপনি বিক্রি করবেন, অনেক সবজি হবে, আপনি কি খাবেন সব? নিশ্চয়ই না। এত আম আপনি খান, এত আপেল আপনি খান, বিক্রি হয়, যখনই বিক্রি হলো তখনই আপনার ওই জাকাতে টাকার জাকাতে অ্যাড হয়ে গেল, ফাঁকি দেওয়ার উপায় নেই, যাবেন না কোথাও, ঠিক আছে? কিন্তু মুশকিল হচ্ছে ধান ধান গম এগুলো যেমনি বিক্রি করলেন, একে তো ধারায় মারায় দিনে দেওয়া হলো, আবার যেমনি বিক্রি করলেন আর টাকা আবার অ্যাড হয়ে গেল, এক বছর পার হলেই আবার দুই দিকেই কাটা। যাক, আল্লাহ তাআলার যেভাবে বিধান এসেছে সেই বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আর জাকাতকে অনেকেই ভারী মনে করছে, কিন্তু যারা যাদের ব্যবসা তাদের কোনো ভারী নেই, তাদের ঠিক চলে, কিন্তু সমস্যা হচ্ছে যাদের মানে বসে থাকে, এই ধরুন আমাদের মতো যারা বিদেশে আছে তারা ব্যাংকে বা রেখে দেয়, বাস ওই জাকাতে খেতে থাকে, ক্ষয় হতে থাকে, ব্যবসায় লাগাতে পারা যায় না, বেতন হচ্ছে ভরে দিলাম, বেতন হচ্ছে ভরে দিলাম, সেখান থেকে কাটাকাটি, ইনশাআল্লাহ তাতে বরকত আছে, ইনশাআল্লাহ আমাদের ওই টাকাতে কি হবে, বরকত হবে। বাকি ছানা যেগুলো হয় সেগুলো খাওয়া যাবে না, যাবে না, টাকার ছানা হয় না, হয় না সুলতান ভাই? সুলতান না সরওয়ার, সুলতান ভাই বলেন, টাকার ছানা হয় না, হয় না, কি করে হয়? মুরগি তা মুরগি হাঁসের তা দেওয়া হয় যে তার ভিতরে ডিম দিলে পরে সেটা বাচ্চা হয়, টাকার তা আছে নাকি, টাকার ছা হওয়ার তা আছে? ব্যাংকে রাখলেই, বা যারা সুদে খাটায় বাইরে, এ শুনলাম এখানেও সুদের কারবার চলছে, এখানে বিভিন্ন ভাবে চালাচ্ছে লোকে, টাকা ধার দেয় সেখানে কি করে সুদ নেয়, 100 টাকা দিলে বলে 110 টাকা লাগবে, এখানেও চলছে, এখানেও জুয়া চলছে শুনছি, তাস খেলে জুয়া হচ্ছে, এখানে লুকি লুকি চলছে, প্রকাশ্য তো চলবে না অবশ্যই, কিন্তু লুকিয়ে চলছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আল্লাহর হক যেন না মানি। আল্লাহর হক মানে গরিবদের হক, গরিবদের হক যেন না মানি, আর আল্লাহর বিধানকে মেনে নেওয়ার মতো সেই সাহস যেন থাকে। মানে মানুষ কি হয়, কাতর হয়ে যায়, এত টাকা চলে যাবে, হ্যাঁ 1 লাখ টাকা চলে যাবে, 1 লাখ টাকা কখন যাবে টাকাতে, যখন 40,000 টাকা আমার ব্যাংকে আছে, উড়ি বাবরি 1 লাখ টাকা, তখন বিশাল ভয় লাগবে, আর ব্যাংকে সুদটা নেওয়া যাবে না, এই তো ভারী মুশকিল হলো। তারপর আছে মুদ্রাস্ফীতি, আপনি এখন রাখলেন 40 লাখ টাকা এখন আছে, এই 40 লাখ টাকার দাম 10 বছর পর কি হবে, 40 লাখ টাকা থাকবে, সব জিনিসের দাম বেড়ে যাবে, জমি জায়গার দাম বাড়বে, বাড়ি জায়গার দাম বাড়বে, সোনা চাষে সব দাম বাড়বে। তো যখন দাম বাড়বে তখন কি হবে, তখন আমাদেরকে মুদ্রাস্ফীতি হবে, কিন্তু কোনো উপায় নেই, জাকাতে খাবে ওদিকে মুদ্রাস্ফীতিতেও খাবে। এই জন্য বলা হয়েছে যে তোমরা মাল মানে বসিয়ে রেখো না, রুলিং এ থাকলে পরে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।